সূরা আত-তিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ তিন ও জাইতুনের এবং শপথ সিনাই উপত্যকার, আরো শপথ এ নিরাপদ মক্কা নগরীর। অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি, তারপর তার অকৃতজ্ঞতার কারণেই আমি তাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব। তবে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন সব পুরস্কার যা কোনো দিন শেষ হবে না। বলতে পারো কোন জিনিস এর পরেও তোমাকে শেষ বিচারের দিনটি মিথ্যা প্রতিপাদন করাচ্ছে? আল্লাহ তাআলা কি সব বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক নন?